ওখানে আমার এক ছাত্র আছে, ও যখন খাপড়ি আসে হেলিকপ্টারে আসে, আর যা তো হেলিকপ্টারে যায়, ও হেলিকপ্টার মানে ওর কাছে রিক্সা। পানির মধ্যেই তৈরি হয়েছে, ওটা মানে পরিষ্কার ছিল পানি। বেড়াইতে গেলে ফিস বেতন আমাকে তো জানালো চলো তো চলো। এবারে হচ্ছে